মোবারকময় ফজিলতময় গুরুত্বপূর্ণ এলমি মজলিস দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মাই মাসাজিদ, আমার সম্মানিত মুরব্বী আলে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নাহ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে দিনই আলোচনা শোনার পরে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে অত্যন্ত সবরের সাথে এই মাজলিসে কনকনে শীতের মধ্যে মধ্যরজনীতে বসার যে মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, যে আলোচনাগুলো এতক্ষণ পর্যন্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা আর আলোচনা বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, কারণ দীর্ঘ সময় আলোচনা শুনতে শুনতে তো আর বেশি কিছু মাথায় ধারণ করার ক্ষমতা আর প্রায় নাই, মানে ব্রেন ফুল হয়ে গেছে, তো অনেক ভাইয়েরাই জন্য আর রাত বেশি হয়ে গেছে, দীর্ঘ সময় অনেকে চলে গেছেন। তা আলহামদুলিল্লাহ যে ভাইয়েরা বোনেরা আছেন আমরা অল্প কিছু কথাবার্তা বলেই আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন যে আমার আলোচনার বিষয়বস্তু সলাতের গুরুত্ব এবং সলাত পরিত্যাগের ভয়াবহতা, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সকলের কাছে এই গুরুত্বটা খুবই আমরা উপলব্ধি করি, কারণ বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ মুসলিম উম্মার মুসলিম সমাজের যে চরিত্র সেটা হল সলাত পরিত্যাগ করা। বাংলাদেশের মুসলিম সমাজ, বাংলাদেশের মুসলিম ভাই বোনেরা সর্বপ্রথম যে আমলটি যে ইবাদতটি ছেড়ে দিয়েছে সেই ইবাদতটি হল সলাত, অথচ এই সলাতটি সকল ইবাদতের মূল, সকল ইবাদতের প্রধান ইবাদত, ইমানের পরে আমলের মধ্যে সবচেয়ে সেরা এক নম্বর আমল হল সলাত। সেই এক নম্বর আমলটাই এই দেশের মুসলিম ছেড়ে দিয়েছে, যতটুকু আছে যতটুকু আমরা ধরে রেখেছি এতটুকু বিভিন্ন কারণেই ধরে রাখা হয়েছে, বিশেষ করে জুমার নামাজ, জুমার নামাজে আমাদের কিছু মুসল্লি দেখা যায় সপ্তাহে ছয় দিন দেখা যায় না, মোটামুটি সপ্তম দিবসে মসজিদগুলোতে কিছু মুসল্লি পরিলক্ষিত হয়, এদিকে মনে হয় প্রতিদিনে হয় নাকি, নাকি শুধু সপ্তম দিবসে হয়, শুধু সপ্তম দিবসে শুক্রবারে মসজিদগুলোতে উপচে পড়া ভিড়, মুসল্লির জায়গা হয় না, কিন্তু বাকি ছয় দিন মসজিদ খালি পড়ে থাকে, অর্থাৎ মসজিদগুলো মনে হয় বানানোর উদ্দেশ্য হইল সপ্তাহে একদিনের জন্য, এটা শুক্রবারের জন্য বানানো হয়েছে, মসজিদগুলো কিন্তু ওই টার্গেট নিয়ে বানানো হয়, দেখবেন এক একটা মসজিদ তিনতলা চারতলা পাঁচতলা বিশাল বিশাল মসজিদ, কিন্তু পাঁচ ওয়াক্ত সলাতে মুসল্লি হয় দুই কাতার তিন কাতার চার কাতার, প্রতিদিন নিয়মিত নামাজের জন্য এত বড় মসজিদ লাগে না। জিজ্ঞাসা করা হলো, ভাই এত বড় মসজিদ কেন বানাইছেন? শুক্রবারে জায়গা হয় না, মানে শুক্রবারের জন্য মসজিদ, শুক্রবারে মসজিদ জায়গা হয় না, এই জন্য মসজিদ বড় বানানো দরকার। অর্থাৎ সপ্তাহে একটা নামাজের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই দেশে বিশাল বিশাল মসজিদ নির্মাণ করা হয়। অথচ সলাত এমন একটা ইবাদত, এমন একটা আমল যেটা মুসলিমের সাথে ইমানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু সেই মুসলিম আজকে এই সলাতকে পরিত্যাগ করে আবার আশা করে বসে আছে তারা জান্নাত যাবে। সলাত ছেড়ে দিছে কিন্তু আশা কিন্তু সবচেয়ে ঠিক সর্বোচ্চটা। নামাজ না পড়লে কি হয়েছে? আমার ইমান কিন্তু ঠিক আছে, ইমান খুব মজবুত আছে, আমি জান্নাতে যাব, এই আশা পোষণ করে কোটি কোটি মুসলমান বসে আছে। নাম হলো সুন্নি, আকীদা হলো মুরজিয়া। মানে মুরজিয়াদের আকীদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করে শুধু আল্লাহর কাছে আশা করে বসে থাকে। তো আমাদের এই দেশে মুসলিম আকীদা বলে যে আমি সুন্নি, এবং কেউ যদি সুন্নি না হয় তাহলে বরবাদ, সবাইকে সুন্নি হতে হবে। এই সুন্নি হতে নাম দেওয়া হয়েছে সুন্নি, কিন্তু আসলে সব মুরজিয়া, মুরজি। সুন্নতের দ্বারক হক নাই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না হলো পাঁচ ওয়াক্ত সলাত যথারীতি আদায় করা, এটা হলো সুন্না, এটা হলো সুন্নির পরিচয়। কিন্তু দেখা যায় সুন্নি শুক্রবারে মসজিদে দেখা যায়, বাকি ছয় দিন মসজিদে দেখা যায় না। এই জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সলাতের বিষয়টি। আমরা এই বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মানুষগুলোকে, ইনসানকে, জিনকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন? কি কথা বলেন না, মনে আপনারা জানেন না? আর এটা আমাদের একটা ক্লাস, সবাই কথা বলবেন জিজ্ঞাসা করলে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে এই কথাটা আল্লাহ পাক অত্যন্ত সুন্দরভাবে স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসান, জিন এবং মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। সুবহানাল্লাহ, মানুষের একমাত্র কাজ জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। এর বাহিরে জমিনে আল্লাহর বান্দাদের দ্বিতীয় আর কোনো কাজ নাই। তাহলে কি খাওয়া দাওয়া চাকরি বাকি সব ছেড়ে দেখালে আল্লাহর ইবাদত করতে হবে নাকি? মূলত একজন মুমিনের, একজন মানুষের পুরা জিন্দেগির কাজ হল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। কিন্তু যত কিছু দুনিয়াতে করবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেন্দ্রিক হতে হবে। আমি চাকরি বাকরি করব আল্লাহর ইবাদত করার জন্য, আমি ব্যবসা বাণিজ্য করব আল্লাহর ইবাদতের জন্য, আমি চাষাবাদ করব, কৃষিকাজ করব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, আমি লেখাপড়া করব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, আমি আজকের এই ওয়াজ মাহফিলে আসব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, এখান থেকে বাড়িতে যাব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, খাওয়া দাওয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, বিয়ে শাদী পরিবার পরিজন গঠন করব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। জীবনের যত কাজ যত কর্ম সব কিছুর মূল মকসাদ হবে ইল্লা লিয়াবুদুন, সব কিছু হতে হবে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত কেন্দ্রিক। আল্লাহ পাক আসমান জমিনে যত মাখলুকাত বানাইছেন সব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। কিন্তু সবাইকে আল্লাহর ইবাদতের কথা বলেন নাই, শুধু মানুষ আর জিনের কথা বলছেন, বাকিদের কথা কিন্তু আল্লাহ পাক এখানে বলেন নাই। কিন্তু বাকিদের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্যবার বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াহুয়াল আজিজুল হাকিম, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মালিকুল কুদ্দুসিল আজিজুল হাকিম। এই আয়াতে কারিমাটা কোরআনে কারিমে অসংখ্যবার আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের মধ্যে যা কিছু আছে জমিনের মধ্যে যা কিছু আছে, সাব্বাহা লিল্লাহ, এই সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করে, সুবহানাল্লাহ, তাসবিহ আদায় করে মানে আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামী করে। কিন্তু আল্লাহ পাক বলছেন মানুষের জিনকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। এই দুই জাতির বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই দিয়েছেন, এই দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ব্যাপারে আবার জবাবদিহি করবেন, ইবাদতের খবর নেবেন, ইবাদত ঠিক মতো করেছে কিনা এই হিসাব তাদেরকে কড়াই গণ্ডায় দিতে হবে, মানুষের জিনকে তার ইবাদতের হিসাবটা দিতে হবে। কিন্তু বাকি যত মাখলুকাত আছে আল্লাহ রাব্বুল আলামিনের, এই সকল মাখলুকাতকে তাদের ইবাদতের কোন হিসাব নিকাশ দেওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়ার আসমান জমিনের যত মাখলুকাত বানিয়েছেন সবগুলা মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন চারটি সুরতে, চারটি আকৃতিতে, চারটি প্রকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। চতুর্দিকে তাকাইলে একটু গভীরভাবে মনোযোগ দিয়ে যদি আমরা তাকাই তাহলে আমরা লক্ষ্য করব আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের মাখলুকাত বানিয়েছেন, কেয়ামরত অবস্থায় দাঁড়ানো অবস্থায় কোটি কোটি মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আসমানের গুলো তো আমরা দেখি না, জমিনের গুলো তো আমরা দেখি, চতুর্দিকে যখন তাকাবেন ডানে বামে সামনে পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল এক মাখলুক বিশাল এক জগৎ দেখতে পাবেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দাঁড়ানো অবস্থায় থাকে, বসতেও পারে না, রুকুও করতে পারে না, সেজদাও করতে পারে না, জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু কিয়াম করে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। দেখছেন এরকম কোনগুলা গাছপালা, এই কোটি কোটি গাছপালা পৃথিবীতে আল্লাহর জমিনের মধ্যে দেখেন, অগণিত অসংখ্য সারা দুনিয়া ব্যাপী পুরা জমিন ব্যাপী আল্লাহ পাক কোটি কোটি মাখলুক বানিয়ে রেখেছেন শুধু কিয়ামরত অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহর তাসবিহ আদায় করে, সুবহানাল্লাহ। জমিনে যেমন কোটি কোটি গাছ এরকম দাঁড়ানো অবস্থায় কিয়ামরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, আল্লাহর ইবাদত করে, ঠিক একইভাবে আসমানেও আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কিয়ামরত অবস্থায় দাঁড়ানো অবস্থায় রেখেছেন, সুবহানাল্লাহ। আরেকটা মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, যে মাখলুকগুলোকে আল্লাহ পাক রুকুর হালতে বানাইছেন, রুকুর অবস্থায় বানাইছেন, কোটি কোটি মাখলুকাত আছে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দগি পুরা জীবন শুধু রুকু অবস্থায় আল্লাহর ইবাদত করে, আছে না কোনগুলা, গরু ছাগল মহিষ উট এই জাতীয় যত প্রাণী আছে কোটি কোটি প্রাণী পুরা জমিন ব্যাপী দেখেন, এই সকল প্রাণীগুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রুকুর হালতে রুকু অবস্থায় রেখেছেন, সুবহানাল্লাহ। এই প্রাণীগুলো জীবনে কোনোদিন কিয়াম করতে পারে না, জীবনে কোনোদিন সাজদাও করতে পারে না, জীবনে কোনোদিন বৈঠকও করতে পারে না, সারা জীবন শুধু রুকুর হালতে অতিবাহিত করে। ঠিক একইভাবে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন এরকম আল্লাহর অনেক ফেরেশতাকে, কোটি কোটি ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রুকুর হালতে রেখেছেন, রুকু অবস্থায় রেখেছেন। আবার এমন মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন যে মখলুকাত গুলো শুধু জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সেজদার হালতে থাকেন, এরকম দেখছেন কোনগুলা বলেন তো দেখে? সাপ বিচ্ছু যেগুলো মাটির সাথে লেগে লেগে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মখলুক এরকম বানিয়ে রেখেছেন যে মখলুকগুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সেজদার হালতে সেজদারত অবস্থায় আল্লাহর তসবিহ আদায় করে। এই মখলুকগুলো জীবনে দাঁড়াইতেও পারে না, রুকুও করতে পারে না, বৈঠকও করতে পারে না, শুধু একটা সুরতে, শুধু সেজদার সুরতে আল্লাহর ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানেও কোটি কোটি ফেরেশতা বানিয়ে রেখেছেন যেই ফেরেশতাগুলো সারা জিন্দেগি বছরের পর বছর যুগের পর যুগ শুধু সেজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মাখলুক বানিয়ে রেখেছেন যে মাখলুকগুলো আত্তাহিয়াত সূরাতে, তাশাহুদের সূরাতে, বৈঠকের সূরাতে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করে, এরকম দেখছেন? পাহাড় পর্বত বড় বড় পাথর আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আত্তাহিয়াত সূরাতে তাশাহুদের সূরাতে বসায় রেখেছেন, সুবহানাল্লাহ। এবং তারা এমন ইবাদত বন্দেগী করে বসে বসে, তারা আল্লাহর ভয়ে কানতে কানতে তাদের ভিতর থেকে পানি নির্গত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। তোমরা কি দেখো না কত পাথর, পাথরের ভিতর থেকে বিশাল বিশাল নহর প্রবাহিত হয়, সুবহানাল্লাহ। বসে বসে আত্তাহিয়াতুর সূরাতে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করে যাচ্ছে, আল্লাহর তাসবিহ আদায় করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানেও এমন কোটি কোটি ফেরেশতা বানিয়ে রেখেছেন যেই ফেরেশতাগুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আত্তাহিয়াতুর সূরাতে বসে বসে ইবাদত বন্দেগী করতে থাকে। তাহলে আমরা দেখি আসমানের জমিনে আল্লাহর মাখলুকগুলো চার ধরনের ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মাখলুক বানাইলেন, এমন এক সৃষ্টি বানাইলেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম দিলেন খালিফা। যারা হলো কি খালিফা? খালিফা মানে কি? ওরে কথা কয় না। খালিফা মানে কি? প্রতিনিধি। কার প্রতিনিধি? মানুষ, আল্লাহ। মানুষ কার প্রতিনিধি? আল্লাহ। কিন্তু আল্লাহর প্রতিনিধি আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি, জমিনের মধ্যে আমি সৃষ্টি করতে চাই খালিফা, খালিফা বানাইতে চাই। আল্লাহ বলেন নাই আমার খলিফা বানাইতে চাই, আল্লাহ খলিফা বানাইতে চাই, আল্লাহ বলেন খালিফা বানাইতে চান। হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি, তিনি সে আল্লাহ যিনি দুনিয়ার মধ্যে জমিনের খলিফা বানাইছেন, খালাইফাল আরদি জমিনের খলিফা। মানুষ হবে খলিফা, আল্লাহর খলিফা না। মানুষ হবে খলিফা, কার খলিফা? খলিফা বিভিন্ন রকমের খলিফা হবে, জমিনের খলিফা, বাবা মারা যাবে, ছেলে তার স্থলাভিষিক্ত হবে, ছেলে মারা যাবে, নাতি তার স্থলাভিষিক্ত হবে, নাতি মারা যাবে, আরেকজন স্থলাভিষিক্ত হবে, এইভাবে একজনের খেলাফত একজন, একজনের খেলাফত একজন, এক প্রজন্মের খেলাফত আরেক প্রজন্ম, এক প্রজন্মের খেলাফত আরেক প্রজন্ম, এইভাবে হাজার হাজার বছর অতিবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ, এক প্রজন্মের খেলাফত আরেক প্রজন্ম পাবে, আরেক প্রজন্মের খেলাফত আরেক প্রজন্ম পাবে, এইভাবে চলতে থাকবে খলিফার যুগ। আবার এই মানুষগুলো আল্লাহর জমিনে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত যত রকমের এবাদত করে, সকল এবাদতের খলিফাও এই মানুষগুলা। সুবহানাল্লাহ। আবার এই মানুষগুলা আসমানে যত ফেরেশতা ইবাদত বন্দেগি করে, যত রকমের ইবাদত বন্দেগি করে, সমস্ত ইবাদতের খলিফা, সমস্ত ইবাদতের প্রতিনিধিত্ব করবে এই মানুষগুলা। সুবহানাল্লাহ। মানুষ আসমানের যত ফেরেশতা যত রকমের ইবাদত করে, একা মানুষ সব ইবাদত করবে একজন, মানে আসমানের ফেরেশতারা ইবাদত করে একজন এক একটা পাঠ, কেউ শুধু দাঁড়ায় থাকে, কেউ শুধু রুকু করে, কেউ শুধু সেজদা করে, কেউ শুধু বৈঠক করে, কিন্তু জমিনে যে মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, যে ইনসান আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, এরা একসাথে দাঁড়াবেও, রুকুও করবে, সেজদাও করবে, বৈঠকও করবে। সুবহানাল্লাহ। ওরা কিন্তু একজনে সাড়ে ওটা পারে না, একজন একটা করতে পারে, হয় দাঁড়াইতে পারে, অথবা রুকু করতে পারে, অথবা সাজদা করতে পারে, অথবা বৈঠক করতে পারে, একজনে একটার বেশি পারে না। কিন্তু জমিনে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক গড়ন দিয়ে বানাইছেন, শরীরের জোড়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বানাইছেন, এই জোড়াগুলো দিয়ে মানুষ যেমন দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতে পারে, ঠিক একইভাবে এই জোড়াগুলোর কারণে মানুষ রুকুতে যেতে পারে, মানুষ আবার সাজদা যেতে পারে, মানুষ আবার বৈঠকও করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি মানুষের শরীরে এই জোড়াগুলো না দিতেন, তা মানুষ সারাজীবন দাঁড়ায় থাকা লাগবে, রুকুও করতে পারতো না, সাজদাও করতে পারতো না, বৈঠকও করতে পারতো না। কিন্তু আল্লাহ পাক এমন একটা মাখলুক জমিনে বানাইছেন যে সমস্ত ফেরেশতাদের সকল ইবাদতের প্রতিনিধিত্ব করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন ফেরেশতাদেরকে বলতেছেন, আমি কি তোমাদেরকে বলে দিব না, তোমরা এমন ভাবে কাতারের মধ্যে দাঁড়াবে, কামা তাসাফফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, যেমনি ভাবে আল্লাহর ফেরেশতারা তাদের রবের সামনে দাঁড়ায়, রবের সামনে যেমনে কাতার করে, রবের সামনে যেভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, আমি কি তোমাদেরকে সেই দাঁড়ানোর পদ্ধতিটা আমি কি দেখাই দিব না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই দেখাই দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ফেরেশতারা যখন তাদের রবের সামনে দাঁড়ায়, ইয়া তারাসুনা ফিস সফে, তারা কাতারের মধ্যে একজন আরেকজনের সাথে ঘেসে ঘেসে দাঁড়ায়, একজন আরেকজনের মাঝখানে কোন ধরনের ফাঁক রাখে না, তারা দাঁড়ানোর সময় একজনের সাথে আরেকজন একেবারে শুধু লেগে লেগে না, ঘেসে ঘেসে দাঁড়ায়। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা আসমানে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জমিনে শিখিয়ে দিচ্ছেন, তোমরাও তোমাদের রবের সামনে এমনি দাঁড়াও। ফেরেশতারা যখন দাঁড়ায়, তখন সামনের কাতারগুলো আগে পূরণ করে, তারপরে খালি থাকলে পিছনের দিকে দাঁড়ায়, বরাবর সামনের গুলো পূরণ করে, সামনের গুলো পূরণ করে। তাহলে জমিনে যখন বান্দা ইবাদত করে, আসমানের ওই ফেরেশতাদের প্রতিনিধিত্ব বান্দা জমিনে করে। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে আল্লাহর যত মাখলুকাত আছে জমিনে, বিভিন্ন রকমের বিভিন্ন ইবাদত করতেছে, চার রকমের ইবাদত চলতেছে পুরো জমিনে। কোন মাখলুক দাঁড়ায় দাঁড়ায় করতেছে, কোন মাখলুক রুকুতে করতেছে, কোন মাখলুক সাজদায় করতেছে, কোন মাখলুক বৈঠকে করতেছে, সমস্ত মাখলুকের প্রতিনিধিত্ব করতেছে মানুষ। সুবহানাল্লাহ। মানুষ দাঁড়াইও করে, রুকুও করে, বৈঠকও করে, সেজদাও করে, সমস্ত এবাদতের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা এবাদত দিয়েছেন যেই এবাদতটার নাম হলো সালাত। সুবহানাল্লাহ। এই এবাদতটা এমন এক এবাদত, এই এবাদতের ভিতরে সকল এবাদতের সমন্বয়, সকল মাখলুকাতের এবাদতের সমন্বয়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সালাতটাকে, নামাজটাকে ইমানের সাথে সম্পৃক্ত করেছেন। আল্লাহ পাক সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সালাতকে নষ্ট করতে চান না, তোমাদের সালাতটা বিনষ্ট করতে চান না। এখানে সালাতাকুম ঈমানাকুম অর্থ হলো সালাতাকুম, সালাতকে, নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঈমান বলছেন। অর্থাৎ এটা ঈমানের বহিঃপ্রকাশ। ঈমানের জায়গা হলো, ঈমানের স্থান হলো ভিতরে। ঈমান কোথায় থাকে? কথা বলে না। ঈমান কোথায় থাকে? আপনাদের ঘুম এসে গেছে, কথা বলতেছেন না। ঈমান কোথায় থাকে? ভিতরে। এখন আমার আপনার ভিতরে ঈমান আছে, বোঝা যাবে কিভাবে? ভিতরে যখন ইমান থাকবে, ওই ইমানের বহিঃপ্রকাশ ঘটবে নামাজে। এই জন্য কোন ব্যক্তি যদি নামাজ পড়ে না, যাকাত দেয়, এই লোক ইমানদার হিসেবে পরিচয় বহন করে নাই। কোন লোক নামাজ পড়ে না, হজ করে, ওই হজ তার ইমানের পরিচয় বহন করে না। কোন লোক রমজান মাসে সিয়াম পালন করে, নামাজ পড়ে না, এই রমজান মাসের সিয়াম তার ইমানের পরিচয় বহন করে না। নামাজ ছাড়া যত ইবাদত আছে, কোন লোক যদি সব ইবাদত করে কিন্তু নামাজ পড়ে না, তাহলে এই যত ইবাদত আছে কোনটাই তার ইমানের পরিচয় বহন করে না। তার ভিতরে ইমান আছে, এই ইমানের পরিচয়টা বহন করে নামাজ, সালাত, ইমানের বহিঃপ্রকাশ। এই জন্য শুধুমাত্র সালাতটা, শুধুমাত্র নামাজটা ইমানের সাথে এমন ভাবে অঙ্গাঙ্গী ভাবে জড়িত, ইমান আছে, নামাজ আছে, নামাজ আছে, ইমান আছে, ইমান নাই, নামাজ নাই, নামাজ নাই, ইমান নাই। এটা এইরকম জড়িত জিনিস, অন্য কোন ইবাদত এরকম জড়িত না। সিয়াম, যাকাত, হজ, যত ইবাদত আছে কোন ইবাদত ইমানের সাথে এইভাবে জড়িত না, কিন্তু সালাতটা, নামাজটা ইমানের সাথে এইভাবে জড়িত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন কাফেরের মাঝে, একজন মুশরিকের মাঝে, আরেকজন ইমানদারের মাঝে পার্থক্য হল, ইমানদার কখনো নামাজ ছাড়ে না, আর কাফের মুশরিকেরা নামাজ ছেড়ে দেয়। নামাজ ছেড়ে দেওয়ার পার্থক্যটাই হল মুমিন আর কাফেরের মধ্যে, মুশরিকের মধ্যে পার্থক্য। কাফের মুশরিক নামাজ পড়ে, মুমিন কখনো নামাজ ছাড়ে না। এমন কি আল্লাহ আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক মুনাফিক ছিল, সেই মুনাফিকরাও ভয়ে কোনোদিন নামাজ ছাড়ে নাই। কারণ নামাজ ছাড়লে মানুষ বুঝে যাইব, এই লোকটা মুনাফেক, এই লোকটা মুশরিক। এই জন্য মুনাফেক সাহস করে নাই জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়তে। নবী সাল্লামের যুগের মুনাফেক সাহস করে নাই নামাজ ছাড়ার জন্য, আর আজকের যুগের মুসলিম নামাজ ছাড়ে দেয়। যখনই আল্লাহর কোন বান্দা নামাজ ছেড়ে দেয়, আল্লাহর বান্দা খলিফার যোগ্যতা হারিয়ে ফেলে, আসমানের ফেরেশতাদের প্রতিনিধিত্ব হারিয়ে ফেলে, জমিনের সমস্ত মাখলুকাতের প্রতিনিধিত্ব আল্লাহর বান্দা হারিয়ে ফেলে। আল্লাহর বান্দা, আসমানের ফেরেশতাদের প্রতিনিধিত্ব খেলাফত নাই, জমিনের খেলাফত, জমিনের সমস্ত মাখলুকাতের ইবাদতের প্রতিনিধিত্ব এটাও হারাই ফেলে। নামাজ ছেড়ে দেওয়া মানে সে দুনিয়াতেও বরবাদ, আখেরাতেও বরবাদ। দুনিয়াতে কেমনে বরবাদ? দুনিয়াতে তার অন্য কোন আমল, অন্য কোন ইবাদত করার তার সুযোগ হবে না, আর করলেও সেগুলো কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাত্রিবেলায় কোনো মানুষ ঘুমায়, তখন মাথার পাশে সে শয়তান বসে, শয়তান বসে ইয়াকিদু আলার আসিহি সালাসা ওয়াকাদিন, শয়তান মাথার কাছে বসে বসে তিনটা ঘিরা দেয়। কয়টা ঘিরা? তিনটা ঘিরা দেয় শয়তান ঘুমানোর পরে। তিনটা ঘিরা দিয়ে শয়তান মাথার পাশে বসে থাকে আর ওই ঘিরা গুলার মধ্যে পু দিতে থাকে, পু দিতে থাকে আর বলতে থাকে, আলাইকা লাইলুন তাবীলুন ফারকুদ, আলাইকা লাইলুন তাবীলুন ফারকুদ, আলাইকা লাইলুন তাবীলুন ফারকুদ। আল্লাহর বান্দা ঘুমাও, ভালো করে ঘুমাও, রাত এখনো অনেক দেরি, রাত এখনো অনেক দেরি আছে, তুমি ঘুমাইতে থাকো। ফজরের আজান হয়ে গেছে, যখন আল্লাহর বান্দা মুমিন আজান শুনল, আজান শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তখন ঘুম থেকে উঠে গেল, উঠে গিয়ে যখন বলে ফেলল আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এনহাল্লাত উকদা, ওই শয়তানের দেওয়া তিনটা গিরার একটা গিরা খুলে গেছে। সুবহানাল্লাহ, শয়তান ঘুমের মধ্যে যে তিনটা গিরা দিছে একটা গিরা খুলে গেছে। আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে যখন ওযু করে ফেললো, ভালো করে ওযু করার পরে এনহাল্লাত উকদা, তার আরেকটা গিরাও খুলে গেছে। ওযু করতে ভালো করে দ্বিতীয় গিরা খুলে গেছে। যখন সালাতে দাঁড়িয়ে গেল, ফজরের সালাতটা বা জামাত আদায় করে নিল, এনহাল্লাত উকদা তামসালসা, তৃতীয় গিরাটাও তার খুলে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা ফজরের সালাতটা আদায় করলো সঠিক সময়ে সঠিক ওয়াক্তে, এই লোকটা শয়তানের তিনটা গিরা মুক্ত হয়ে গেল। আর এই লোকটা পুরাটা দিন তাইয়্যিবান নাফসে, পুরাটা দিন তার মনের ভিতরে এমন একটা প্রফুল্লতা থাকে, এমন একটা আনন্দতা থাকে, যেটা সে দুনিয়ার কোন মানুষকে বুঝাইতে পারবে না। যারা ফজরের নামাজ পড়ে অফিসে যান, ফজরের নামাজ পড়ে ব্যবসা বাণিজ্যে যান, ফজরের নামাজ পড়ে স্কুলে যান, ফজরের নামাজ পড়ে মাদ্রাসায় যান, তাদের মনের অবস্থাটা দেখবেন, এমন অনেক আনন্দ আল্লাহর পক্ষ থেকে এসে যায়, কারণ শয়তানের কোন ঘিরা তার ভিতরে নেই। এই আল্লাহর বান্দা সারাদিন যেখানে কোরআনের আওয়াজ শোনে, যেখানে তাওহীদের আওয়াজ শোনে, যেখানে সুন্নতের আওয়াজ শোনে, যেখানে দ্বীনের কথা শোনে, এগুলো তার কাছে ভালো লাগে, এগুলো শুনতে তার কাছে মজা লাগে, সে দ্বীনের সাথে থাকতে ভালো লাগে, দ্বীনের আমল করতে মজা লাগে, দ্বীনকে খুব পছন্দ করে, দ্বীনদার মানুষকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, মুখলিসিন মানুষকে ভালোবাসে, তার সম্পর্কটা পুরোপুরি দ্বীনের সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ, কিন্তু যে আল্লাহর বান্দা তিনটা ঘিরা নিয়ে শুয়ে রয়েছে, ঘুম থেকে উঠে নাই, ফজরের আজান দিয়ে দিছে উঠে নাই, জামাত হয়ে গেছে উঠে নাই, সূর্য উঠে গেছে, এরপরে আটটা নটা বাজে ঘুম থেকে উঠছে, সূর্য উঠার পরে শয়তান ওই গিরা গুলো রেখে শয়তান আস্তে করে বিদায় নিয়ে যায়। শয়তান বলে আমার ডিউটি শেষ, আর কিছু করার দরকার নাই। শয়তান যখন চলে যায়, বালা শয়তান ফি উযুনাইহি, শয়তান যাওয়ার সময় তার দুইটা কানের ভিতরে ভালো করে প্রস্রাব করে দিয়ে যায়। শয়তান সূর্য ওঠার পরে যখন চলে যায়, তখন দুই কানের মধ্যে ভালো করে প্রস্রাব করে দিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকটা যখন সকালবেলায় আটটা নটার দিকে ঘুম থেকে উঠে, তার মনটা থাকে খুবই মরা মরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়, সারাদিন অফিসে যায় কাজকর্ম ভালো লাগে না, সারাদিন ব্যবসা বাণিজ্য করতে যায় কাজকর্ম ভালো লাগে না, যেখানে যায় কাজকর্ম ভালো লাগে না, পরিবারের কারো কথা ভালো লাগে না, মেজাজটা খিটখিটে, সবার সাথে খারাপ আচরণ করে, সবার সাথে খারাপ ব্যবহার করে, দুনিয়াটাও তার জন্য হয়ে যায় কষ্টদায়ক। আল্লাহ পাক এত বেশি এই নামাজ পরিত্যাগকারীকে শাস্তি দেন, শুধু আখেরাতে না, দুনিয়াটাও তার জন্য কষ্টদায়ক। এমনকি শয়তানের প্রস্রাব তার কানের ভিতরে ঢোকার কারণে আল্লাহর এই বান্দা ওই দিন পুরোটা দিন সে তার কাছে তাওহীদের আওয়াজ, কোরআনের আওয়াজ, সুন্নার আওয়াজ, দ্বীনের আওয়াজ তার কাছে ভালো লাগে না। তার কাছে গান বাজনার আওয়াজটা খুব মজা লাগে, গান বাজনার আওয়াজটা খুব পছন্দ হয়। এই জন্য গান বাজনার আওয়াজ শুনতে শুনতে কানের ভিতরে পর্যন্ত ঢুকাই রাখে, এটা তার কাছে খুবই মজা লাগে। কারণ তার ভিতরে আছে শয়তানের প্রস্রাব কানের ভিতরে, গানের আওয়াজটা হলো শয়তানের সাথে, শয়তানের আওয়াজ গানের আওয়াজের সাথে শয়তানের প্রস্রাবের মিল হয়ে যায়। দুনিয়ার জমিনে যত জায়গায় শয়তানি কথাবার্তা আছে, শয়তানি কর্মকাণ্ড আছে, এই সব কিছু তার কানে খুব ভালো লাগে। দিনের কথা, কোরআনের কথা, সুন্নার কথা তার কানে ভালো লাগে না। এইভাবে তার জীবনটা আস্তে আস্তে আস্তে আস্তে করে দুনিয়াও অশান্তি হয়ে যায়, আখেরাতও অশান্তি হয়ে যায়। আল্লাহ পাক সালাতের মধ্যে যত জিকির আছে সকল জিকিরের সমাহার এক ইবাদতের মধ্যে আল্লাহ পাক নিয়ে এসেছেন। এই জন্য আল্লাহ পাক সালাতকে নাম দিয়েছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় আল্লাহর জিকির যিকরুল্লাহ হলো সালাত। আল্লাহ পাক কোরআন কারিমে সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাত এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে সকল অশ্লীলতার থেকে, সকল মুনকার থেকে, সকল খারাপ কাজ থেকে, সকল দুর্নীতি থেকে নামাজ তাকে বাধা দেয়, নামাজ তাকে দূরে রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর যত জিকির আছে সকল জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো যিকরুল্লাহ, হলো নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের জিকির দিয়ে নামাজটাকে আল্লাহ পাক সাজিয়েছেন। এই নামাজের ভিতরে আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার, রুকুতে যেতে আল্লাহু আকবার, সেজদায় যেতে আল্লাহু আকবার, উঠতে আল্লাহু আকবার, আল্লাহর জিকির। রুকুর ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। সালাতের ভিতরে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, কোরআনে কারীমের তেলাওয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আফজাল জিকির হলো তেলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত। নামাজের ভিতরে কোরআনের তেলাওয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন। দোয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। নামাজ শুরু হয় দোয়া দিয়ে, সানা যেটাকে আমরা বলি এটা একটা দোয়া। নামাজের রুকুর মধ্যে যেই তাসবিহ এগুলো একটা দোয়া, সেজদার মধ্যে যে তাসবিহ এগুলো দোয়া, বৈঠকের মধ্যে তাসাউফ পড়ি, দোয়ায় মাসুরা পড়ি, এগুলো সবগুলো হলো দোয়া, আল্লাহর জিকির। দরুদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দরুদকেও সেট করে দিয়েছেন, নামাজের ভিতরে দরুদ আছে। অর্থাৎ আল্লাহর জিকিরের এমন কোন জিনিস বাকি নাই যেই জিকিরকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে এনে দেন নাই। এই জন্য সকল জিকিরকে সমন্বয় করে একটা জিকির, আকবার জিকির, সবচেয়ে বড় জিকির আল্লাহর জিকির হলো নামাজ। সুবহানাল্লাহ, যে লোক নামাজ ছেড়ল সে আল্লাহর জিকির ছেড়ে দিল। সে যদি নামাজ না পড়ে আর যত রকমের জিকির আছে সব জিকির করুক, আসলে সে জিকির হবে না। কারণ বড় জিকিরের খবর নাই, ছোট জিকির করলে ওই জিকির আল্লাহর কাছে কোনো মূল্যায়ন নাই। নামাজ পরিত্যাগের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জাহান্নামের কথা বলছেন, সূরা আল মুদাদ্দিসের 42 থেকে 48 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ বর্ণনা করেছেন। তন্মধ্যে এক নম্বর কারণটা হলো নামাজ ছেড়ে দেওয়া। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে ফেরেশতারা আশ্চর্য হয়ে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা জাহান্নামে আসছো, জাহান্নামে আসার কারণ কি? কারণ মানুষ তো কোনোদিন জাহান্নামে আসতে পারে এই কল্পনা আমরা কোনোদিন করি নাই। কারণ এই মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কত নবী রাসূল কত আম্বিয়া আলাইহিস সালাম পাঠিয়েছেন, এই মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কত আসমানি কিতাব পাঠিয়েছেন, কত দায়ী আল্লাহ পাঠিয়েছেন, সবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন কি কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কি কি কাজ করলে জাহান্নামে যেতে হয়, এই সবগুলো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। তারপরেও কেমনে মানুষ জাহান্নামে যায়, মানে ফেরেশতাদের কাছে এটা এক মহাশ্চর্যের জিনিস যে মানুষকে আল্লাহ যেখানে জানাই দিল যে এটা করলে জান্নাতে যাবে এটা করলে জাহান্নামে যাবে, তারপরেও কেমনে জাহান্নামে আসে মানুষ। তখন তারা জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, এই সাকারের মধ্যে জাহান্নামের মধ্যে কেন আসলা। জাহান্নামের উত্তর দেবে ও ফেরেশতারা, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও ফেরেশতারা আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা শুধু শুক্রবারে মাঝে মাঝে যাইতাম, ঈদের দিন যাইতাম, জানাজায় যাইতাম, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ঠিকমতো আদায় করতাম না, এই কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন নামাজের সাথে যতগুলো ইবাদত সম্পৃক্ত করেছেন এগুলোকে আল্লাহ পাক এত ফজিলত দান করেছেন, বান্দার মর্যাদা আল্লাহ পাক বাড়াই দেওয়ার জন্য ওযু থেকে শুরু করে আজান থেকে শুরু করে যতগুলো ইবাদত নামাজের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদাবান করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাইলে, আল্লাহর সাথে মোলাকাত করতে চাইলে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইলে নামাজ লাগবে। নামাজ ছাড়া আল্লাহর সাথে কেউ দেখা সাক্ষাৎ করতে পারবে না, আল্লাহর দিদার পাবে না, আল্লাহর সাক্ষাৎ পাবে না। সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাথে মোলাকাত করতে চায়, তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, দুনিয়াতে যত মুমিন আছে সমস্ত মুমিনের একটাই আরজু থাকে, আকাঙ্ক্ষা থাকে, আমার আল্লাহর সাথে মোলাকাত করা, আমার আল্লাহর সাথে দিদার করা। কারণ যে আল্লাহর উপরে ঈমান আনলাম, যে আল্লাহকে জীবনে সাজদা করলাম, যে আল্লাহকে মাবুদ হিসাবে মেনে নিলাম, যে আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা, সচক্ষে দেখা, এটা একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে দেখতে চাইলে শর্ত হলো ফালিয়া আমাল আমালান সালিহা, বেশি বেশি করে আমল সালে কর, আমলে সালেহ কর। এই আমলে সালেহ, এক নম্বর আমলে সালেহ হইল সালাত, নামাজ, এক নম্বর আমলে সালেহ নামাজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পূর্ণিমার রাত্রে আকাশে পূর্ণিমার চাঁদকে দেখাইলেন, দেখাই বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার, এই পূর্ণিমার চাঁদকে যেভাবে তোমরা দেখতেছ অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিক এইভাবে দেখবা। সুবহানাল্লাহ, এখন এই পূর্ণিমার চাঁদ যেভাবে দেখতেছ অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিনকেও তোমরা এইভাবে দেখবা। সাহাবায়ে কেরামের মনে আকাঙ্ক্ষা জাগলো, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা এইভাবে দেখতে পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি দেখতে চাও, আল্লাহর দিদার যদি পেতে চাও, তাহলে কখনো সূর্য ওঠার আগে, সূর্য ডোবার আগে এই দুই সালাতের ব্যাপারে কখনো খাপলতি করিও না। সূর্য ওঠার আগে, সূর্য ডোবার আগে এই দুটা সালাত কোন সালাত? ফজর আর আসর। ফজর হলো সূর্য ওঠার আগে, আসর হলো সূর্য ডোবার আগে। এই দুটো সালাতের ব্যাপারে যত্নবান থাকবা। এই দুটো সালাতের সময় যখন এসে যাবে, দুনিয়াবি কোনো কাজ কর্মকে এই দুইটার উপরে প্রাধান্য দিবে না। আগে বলবা আমার সালাত, তারপরে আমার দুনিয়ার সমস্ত কাজ, কারণ আমার সালাতের জন্যই আমার যাবতীয় কাজ, সকল কাজের জন্য আমার নামাজ না, আমার নামাজের জন্যই অন্যান্য কাজ। যত দুনিয়ার যত কাজ আছে সব আমার নামাজের জন্য, কারণ আল্লাহর ইবাদত করতে হলে কিছু টাকা পয়সা অর্থনীতির দরকার আছে। অর্থনীতি ছাড়া আল্লাহর ইবাদত করা যায় না। যত আল্লাহর ইবাদত আছে সব ইবাদতের সাথে টাকা পয়সার সম্পৃক্ততা আছে, আছে না? নামাজ পড়তে যাবেন টাকা পয়সা লাগবে, নামাজ পড়তে যাবেন পেটের ভিতরে খাবার নাই নামাজ কেমনে পড়বেন? তাহলে খাবার লাগবে না, খাবার কি বিনা পয়সায় আসবে? তাহলে টাকা পয়সা লাগবে। তাহলে নামাজ পড়তে হইলে টাকার দরকার, নামাজ পড়ার জন্য সতর টাকা ফরজ, সতর দেখতে হলে কাপড় চোপড় লাগবে, টাকা লাগবে। নামাজের জন্য শরীর পাক করা ফরজ, শরীর পাক করতে হলে কিছু সাবান কিছু জিনিস লাগবে, লাগবে না? তাহলে নামাজের জন্যই অনেকগুলো টাকা পয়সার দরকার আছে। আল্লাহর এমন কোনো ইবাদত নাই যে ইবাদতের সাথে টাকা পয়সার সম্পৃক্ততা নেই। তাহলে আমি চাকরি করব, ব্যবসা করব, যা কাজ করব সব আমার ইবাদতের জন্য, নামাজের জন্য, যাতে আমি নামাজটা সঠিকভাবে আদায় করতে পারি। এই উদ্দেশ্যেই আমার সকল ইবাদত বন্দেগি, এই উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের সকল ইবাদত বন্দেগি আমার কাজ করবার জন্য। কিন্তু কাজকর্ম রেখে মানে ইবাদত বন্দেগির জন্য কাজকর্ম করি আমি, কিন্তু সেই কাজকর্মকে আমি অগ্রাধিকার দিয়ে ইবাদত নাই, এই জন্য নামাজ এমন একটা ইবাদত সমস্ত ইবাদতকে স্টপ করে দিয়ে থামাই দিয়ে নামাজ ইবাদত পালন করতে হয়। যেমন দেখেন আপনার আল্লাহর ঘরে বাইতুল্লাহর যে তাওয়াফটা হয়, বাইতুল্লাহর চতুর্দিকে যে তাওয়াফ, সেই তাওয়াফটা 24 ঘন্টার মধ্যে 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য তাওয়াফ বন্ধ হয় না। দেখছেন না আল্লাহর ঘরে? এখন তো প্রতিদিন নিয়মিত সরাসরি দেখানো হয় আল্লাহর ঘরে সালাত। দেখবেন 24 ঘন্টা বাইতুল্লাহর চতুর্দিকে তাওয়াফ চলতে আছে, চলতে আছে, চলতে আছে, থামা থামি নেই। কিন্তু যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইকামত যখন হয়ে যায় আল্লাহর ঘরে তাওয়াব বন্ধ হয়ে যায়। একমাত্র নামাজ আল্লাহর ঘরের ইবাদতকে পর্যন্ত, তাওয়াবকে পর্যন্ত থামাই দিতে পারে। অর্থাৎ নামাজটা এত শক্তিশালী, এত পাওয়ারফুল, যেই পাওয়ারের কারণে তাওয়াবের মতো শক্তিশালী পাওয়ারফুল ইবাদতকেও থামাই দিতে পারে। তাওয়াব বন্ধ করে নামাজ দৈনিক শুধু 5 বার, এই 5 বার ফরজ নামাজের সময়টাই শুধু তাওয়াব বন্ধ থাকে, এর বাহিরে আল্লাহর ঘরের তাওয়াব আর বন্ধ থাকে না। তাহলে আল্লাহর ঘরের এত ফজিলতময়, এত বরকতময় তাওয়াব, সে তাওয়াবকেও নামাজ স্টপ করে দিতে পারে। কত শক্তিশালী পাওয়ার করে মাদক। তাহলে যেই নামাজ আল্লাহর ঘরের তাওয়াব তো পর্যন্ত থামাই দিতে পারে, সেই নামাজ আমার আপনার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, গাড়ি বাড়ি সব থামাই দিতে পারবে। এবং সব থামানোই বাধ্যতামূলক, সব থামিয়ে আগে চলা, তারপরে বাকি সব কর্মকাণ্ড। কারণ মুমিনের ইবাদত কেন্দ্রিক সব পরিচালিত হয়, নামাজ কেন্দ্রিক সব পরিচালিত হবে। কিয়ামতের ময়দানে আমরা শুভ্র চেহারা, গোর্রম মহাজ্জালিম, নুরানি আবা, উজ্জ্বল আবা, আমাদের এই অজুর অঙ্গগুলো থেকে চকমক করে নূর বের হতে থাকবে, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আছারিল উযু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে ডাকা হবে বুররাম মুহাজ্জালিন হিসাবে। বুররাম মুহাজ্জালিন এরা হবে, এদের চেহারার মধ্যে একটা শুভ্রতা থাকবে, হাতের মধ্যে শুভ্রতা থাকবে, পায়ের মধ্যে শুভ্রতা থাকবে। অর্থাৎ ওজুর যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিয়ামতের ময়দানে এরকম নূর বের হতে থাকবে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা অঙ্গ থেকে গোর্রাম মহাজ্জালীন হয়ে যাবে, যেমন চাঁদ কপালে ঘোড়ার মতো মনে হবে যে কোটি কোটি ঘোড়ার মধ্যে এই ঘোড়াটাকে খুঁজে বের করা যেমন সহজ, এই উম্মতকে সেখানে কিয়ামতের ময়দানের কোটি কোটি মানুষের মধ্য থেকে খুঁজে বের করা সহজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে জান্নাতের ভিতরে অলংকার পরিধান করানো হবে। দুনিয়াতে আমার উম্মতের পুরুষদের জন্য অলংকার হারাম, কিন্তু জান্নাতের ভিতরে আমার পুরুষ উম্মতকে অলংকার পরানো হবে। তবে কোন অঙ্গগুলোতে? হাইসু ইয়াবলুগুল বুদু, ওজুর পানি যেই স্থান পর্যন্ত পৌঁছে ওজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে অলংকার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই ওজুর অঙ্গগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অলংকার পরাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতকে চিনবেন এই গোর্রাম মুহাজ্জালিন দিয়ে। গোর্রাম মুহাজ্জালিন না থাকলে এই উম্মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মত হিসেবে চিনবেন না। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরস্থানে গেলেন। কবরস্থানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম দার কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। মাইয়্যিতদের জন্য দোয়া কবরস্থানে, আমাদের এই জাতি মাইয়্যিতদের জন্য দোয়াও জানে না, যে জায়গায় দোয়ার দরকার নাই সেই জায়গায় দোয়া নিয়ে লাফালাফি করে, দোয়াই বুঝে নাই এই জাতি। এই জাতির দোয়া মানি বুঝে ফরজ নামাজের সালাম ফিরাই ইমাম সাহেব একটা লম্বা হাত তুলি মুনাজাত করলে এটার দোয়া মনে করে। এই জাতি মনে করে ওয়াজ মাহফিলের শেষে কান্নাকাটি করি একটা আধা ঘন্টা মুনাজাত ধরব এটার দোয়া মনে করে, দোয়াই বুঝে নাই। আল্লাহ পাক এই দোয়া বোঝানোর জন্য এই জাতিকে আরাফাতের ময়দানে পর্যন্ত নিয়ে যান, আরাফাতের ময়দানে ট্রেনিং দেওয়ার জন্য হজের প্রশিক্ষণে আল্লাহ নিয়ে যান তাওহীদ শেখানোর জন্য। সেখানে অনেকগুলো প্রশিক্ষণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ হলো দোয়ার প্রশিক্ষণ। আরাফাতের ময়দানে কোন কাজ নাই, কাজ একটা খালি কি করা, দোয়া করা। আরাফাতের ময়দানের শ্রেষ্ঠ দোয়াটা কি বলেন তো দেখি? আরাফাতের ময়দানের শ্রেষ্ঠ দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুদ দোয়া দোয়া ওয়া আরাফা ওয়া খায়রু মা কুনত আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। আরাফার দোয়াটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া, আরাফার ময়দানের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া, আর এখানে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আমি এবং আমার পূর্ববর্তী নবীরা যেই দোয়াটা আরাফার ময়দানে করি এটাই হলো শ্রেষ্ঠ দোয়া। সেই দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো আরাফাতের ময়দানের সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়ার মধ্যে কি বলা হচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের হক মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক তার কোনো শরীক নাই, ইউহয়ী লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত রাজত্ব একমাত্র তার, সমস্ত প্রশংসা একমাত্র তার, ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন তিনি মৃত্যু দান করেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে মহা ক্ষমতাবান। এটা হলো আরাফার ময়দানের কি দোয়া। আচ্ছা, এই দোয়াটার মধ্যে কোন কিছু সাওয়া পাওয়ার আছে? আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমাকে ওইটা দেন, আল্লাহ আমার হায়াত বাড়ায় দেন, আল্লাহ আমার মা বাবারে মাফ করে দেন, এগুলো আছে না? কিছু নেই। কিন্তু এটাকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। এবং আরো কোন জায়গার দোয়া? আরবের মাদানের শ্রেষ্ঠ জায়গার শ্রেষ্ঠ দোয়া। এটা দোয়া হইল কেমনে? বান্দা দোয়া হইল বান্দা শুধু আল্লাহর গুণগান করবে, আল্লাহর তাওহীদের বয়ান করবে, তাওহীদের দাওয়াত দিবে, তাওহীদের আলোচনা করবে। বান্দার যা কিছু দরকার বান্দার নিজের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যাবতীয় প্রয়োজন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার কি দরকার? আমি আপনি নিজে যা জানি তার থেকে আল্লাহ বেশি জানেন। এমন অনেক জিনিস দরকার যেগুলো আমি আপনি জানিও না, নামও জানি না। আপনি আমি যে পৃথিবীতে বেঁচে আছি, কত রকমের অক্সিজেন, কত রকমের পদার্থ, কত রকমের জিনিস গ্রহণ করতেছি, ত্যাগ করতেছি, এগুলোর নামও জানি না। কিন্তু নাম জানা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন নিয়মিত ব্যবস্থা করে যাচ্ছেন। আল্লাহ পাক আমার আপনার ভিতরে শরীরের ইঞ্জিন গুলাকে ঠিক রাখার জন্য ভিতরে কত রকমের কত জিনিস পরিচালনা করতেছেন যেগুলো আমি খবরে রাখি। আমরা বসে আছি, আমাদের হৃৎপিণ্ড কিভাবে নড়াচড়া করতেছে, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে কাজ করতেছে, আমি আপনি খবরও রাখি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার আপনার কালকে কি দরকার, পরশু কি দরকার, আখেরাতে কি দরকার, কবরে কি দরকার, আমার আপনার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন। বান্দা শুধু আল্লাহর গুণগান করবে জমিনে, তাওহীদের বয়ান করবে, তাওহীদ ভিত্তিক ইবাদত করবে, তাওহীদের দাওয়াত দিবে। বান্দা আল্লাহর তাওহীদ নিয়ে কাজ করবে, ইবাদত করবে তাওহীদের ভিত্তিতে। বান্দার যাবতীয় ব্যবস্থাপনা আল্লাহ করবেন, এটাই হলো সবচেয়ে বড় দোয়া। এই ওয়াজ মাহফিলে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যা আলোচনা হচ্ছে সবগুলোই দোয়া। এখানে দোয়ার বাহিরে কিছু হয়নি, কিন্তু আমরা দোয়া না বোঝার কারণে মনে করতেছে হাত তুলে মনে কিছু করলে দোয়া হয়, হাত তুলে কান্নাকাটি করলে আল্লাহর কাছে চাইলে আমাদেরও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে। এটা ভালো লাগারে কথা যে একটু আল্লাহর কাছে কিছু চাইলাম। কিন্তু চাইতে যাই যদি জাহান্নামে যাইতে হয় তাহলে ওই ছাওয়া খুবই কষ্টের, খুবই দুঃখের। কারণ ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেভাবে না হলে যদি এটা বাদ যায় তো ভালো কথা, যে আমার কষ্টটা করলাম বা কষ্টটা বাদ গেল অসুবিধা নেই, কিন্তু উল্টে আবার জাহান্নামেও যাওয়া লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের মতো সুন্নত তরিকায় ইবাদত না হইলে ইবাদতটা শুধু বাতিল হয় না, বরং এটার জন্য জাহান্নামেও যাওয়া লাগবে। এই জন্য কুল্লু বেদাতিন দলালা বলে থেমে রাখা হয় নাই, কুল্লু দলালাতিন ফিন্নার বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনে হাজার হাজার বার ওয়াজ করছেন, আলোচনা করেছেন, কিন্তু কখনো ওয়াজ মাহফিলের শেষে সব সাহাবীদেরকে নিয়ে আল্লাহ আমাদেরকে এই দাও, আল্লাহ আমাদেরকে ওই দাও, আল্লাহ আমাদেরকে এই করে, এইভাবে এই পদ্ধতিতে সিস্টেমে দোয়া করেন না। এখন এই দোয়াটা করলে আমার কাছেও ভালো লাগবে, আপনাদের কাছেও ভালো লাগবে। বাহ্যিকভাবে যে এক জায়গায় গেলাম, সুন্দর একটা দোয়া করি আসলাম, এলাকার মানুষ খুব খুশি, সামনের বার করবো যে এই হুজুরে টেরে দাওয়াত দাও, হুজুরে টেরে নিয়ে আসো, খুব সুন্দর মোনাজাত করে, ভালো জিনিস। কিন্তু এটার কারণে কি আমাদের মাঝে আমাকেও জবাবদিহি করতে হবে, আপনাকেও জবাবদিহি করতে হবে। তবে আপনার জবাবদিহির চাইতে আমার জবাবদিহিটা বেশি, কারণ আপনি আমাকে আনছেন দিন শেখানোর জন্য। আপনি যদি দিন জানতেন তাহলে তো আর আমাকে আনারে দরকার ছিল না, কি বলেন? আমাদের দেশে ওয়াজ মাহফিলে জিজ্ঞাসা করে, ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক জিজ্ঞেস করে না? তা আপনারাই যদি ঠিক না বেঠিক পয়সালা দেন তা আমার আর এখানে আসার দরকারটা কি? আপনারাই তো সব জানেন কোনটা ঠিক কোনটা বেঠিক। আবার আল্লাহর কথা রাসুলের কথা আপনাদেরকে দিয়ে যাচাই বাছাই করে নেওয়া ঠিক আছে কি ঠিক নেই, এটা তো ঈমান হারানোর কারণ। আল্লাহ সুবহান ওয়া তাআলা যেই কথা বলছেন এটা পৃথিবীর কোনো মানুষের ঠিক বেঠিক বলার অধিকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন এটার ঠিক বেঠিক বলার অধিকার কারোই নেই। সুতরাং এটা জনগণকে দিয়ে যাচাই করানো যাবে না। ঠিক একইভাবে আপনি হয়তো খুশি হইলেন একটা দোয়া মোনাজাত পরিচালনা করছে, কিন্তু আমি যে পড়ে গেলাম কিয়ামতের ময়দানে এটার জন্য আপনার জবাবদিহিতার চাইতে আমার অনেক কঠিন জবাবদিহিতা করা যাবে। এই জন্য বেয়াদবির চাইতে গায়ে হাজির বাধা, প্রয়োজন আবার দাওয়াত দিয়েন না, তাও মোনাজাত না করা ভালো। কারণ মোনাজাত করতে যাই, দাওয়াত নিতে যাই, পরবর্তীতে যদি কেয়ামতের ময়দানে এটার জন্য ধরা খেতে হয়, তো তার থেকে দাওয়াত না দেওয়াই ভালো। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আল্লাহর দিন আবেগের নাম না, আল্লাহর দিন বুঝে শুনে এলেম সহকারে দিন পালন করতে হবে। মনে যেভাবে আবেগ যেভাবে চায়, মন যেভাবে চায়, ওইভাবে করার নামে ইবাদত না। আমি যে কথাটা বলতেছিলাম, এই জাতি কবরস্থানে যে দোয়া করতে হয় দোয়াটাও শিখে নেবে। কবরস্থানে যায় কতবার আলহামদুলিল্লাহ আলহামদুল পড়ে না, দশ বার একশোরা একলাস পড়ে না, এগারো বার দরুদ শরীফ পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে কবর জিয়ারত কোনোদিন করেন নাই, সাহাবায়ে কেরাম কোনোদিন করেন নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কোনোদিন করেন নাই। কবর জিয়ারতের দোয়া হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা করা আছে। আলহামদুলিল্লাহ মক্কা মদিনা কবরস্থানগুলোতে দোয়াগুলো সুন্দর করে আরবিতে লেখা আছে, ইংলিশে লেখা আছে, বিভিন্ন ভাষায় লেখা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গেলেন, গিয়ে বললেন, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ওয়াদাদতু আন্না কদ রাআইনা ইখওয়ানানা। মাইকের জন্য দোয়া করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মনে চাচ্ছে আমি যদি আমার ভাইদেরকে দেখতাম। তোমরা হইলে আমার সাহাবি, তোমরা আমার ভাই না। আমার ভাই হলো সমস্তরা যারা এখনো পৃথিবীতে আসে নাই, লামিয়া তোবাব, যারা পরবর্তীতে আসবে এখনো দুনিয়াতে আসে নাই, ওরা হলো আমার ভাই। আমাদের কথা বলছে, যারা আমার পরে আসবে তোমরা আমার সাহাবি, তারা আমার ভাই। সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে কাইফা তারিফু ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার ভাইদেরকে আপনি কেমনে চিনবেন? কোটি কোটি মানুষ সেখানে আপনার ভাই, আপনার উম্মত, এদেরকে আপনি চিনবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভাইদেরকে আমার উম্মতদেরকে চেনা একেবারে সহজ, কারণ আমার উম্মতদের মধ্যে থাকবে গোরম মুহাজ্জালিন। আমার উম্মতরা দৈনিক পাঁচবার নামাজের জন্য ওযু করে, এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো থেকে কিয়ামতের ময়দানে শুভ্রতা প্রকাশ পাবে, দূরের থেকে দেখলেই আমি চিনে ফেলব এগুলো আমার ভাই, আমার উম্মত। এখন যেই ভাই নামাজে পড়ে না, যেই বোন নামাজে পড়ে না, এই ভাই বোন কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত পাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনবেনে না, তাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে কোন শুভ্রতা, কোন গোরম মহাজ্জালিন প্রকাশ পাবে না। তাহলে চেনার কোন লক্ষণ নেই, চিনবেন কিভাবে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না চিনেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত পাবেন কিভাবে? এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, যা করে ফেলেছি অতীতে, বুঝে না বুঝে বিভিন্নভাবে সলাত পরিত্যাগ করে ফেলেছি, নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহর কাছে খালেস ভাবে তওবা নসুহা করি, এমন তওবা করি যে তওবার দ্বারা আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যায়, ফিরে আসি আল্লাহর দিকে, ফিরে আসি আসমান জমিনের মখলুকাতদের খেলাফতের যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, যে এবাদত করার জন্য সকল এবাদতের সমন্বয় যে এবাদত আল্লাহ পাক আমাদেরকে করার জন্য দিয়েছেন, সেই এরকম এবাদত যেন করতে পারি। এজন্য নিরাশ হওয়ার কিছু নাই, আল্লাহ পাক এখনো সময় রেখেছেন, যতক্ষণ নিঃশ্বাসটা রেখেছেন এতক্ষণ আল্লাহ পাক তওবার সুযোগ রেখেছেন, নিরাশের কিছু নাই। আল্লাহ পাক বান্দাদেরকে দেখে বলতেছেন, ওলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্না আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত গুনাহ করে ফেলেছ, যত বাড়াবাড়ি নফসের উপরে করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যত বড় গুনাহ হোক, যত বড় অপরাধ হোক, বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেন। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, জীবনে যা নামাজ ছেড়ে দিয়েছি, নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত ছেড়ে দিয়েছি, আমল ছেড়ে দিয়েছি, আবার আল্লাহর দিকে ফিরে আসে, তওবা নসুহা করি, আজকে থেকে আমরা নামাজ আবার শুরু করে দিই, মৃত্যু পর্যন্ত এই নামাজ যেন অব্যাহত থাকে, দায়মীভাবে যেন সলাত আদায় করি, সেই সংকল্প নিয়ে, কঠোরভাবে দৃঢ় সংকল্প নিয়ে তওবা নসুহা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত পাঁচ ওয়াক্ত সলাত বা জামাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আমাদেরকে সলাতের উপরে কায়েম রাখার, দায়েম থাকার তৌফিক দান করুন। আমরা যেন এমন অসুস্থ, এমন অবস্থায় না যাই যে অবস্থায় যে আফজালুল আমলের কারণে আমাদের সলাত আদায় করতে কষ্ট হয়, আল্লাহর ইবাদত করতে কষ্ট হয়। আল্লাহ যেন আমাদেরকে সেই পরীক্ষায় নিপতিত না করেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরযালিল উমর, আরযালিল উমর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।